America 9-11, London 7-7, jihadir jolche agun jolbe, hak batiler jolche lorai jolbe, jolbe, hak batiler jolche lorai jolbe, jolbe. America 9-11, London 7-7, jihadir jolche agun jolbe, hak batiler jolche lorai jolbe, jolbe, hak batiler jolche lorai jolbe, jolbe. Tumra jokhon nirbichare hamla chalo. মুসলমানের গ্রাম শহরে গ্রাম শহরে বৃদ্ধ নারী যুবক শিশুর বক্ষ হতেও এমনি করেই রক্ত ঝরে রক্ত ঝরে মুসলমানের রক্ত যখন আত্মঘাতী হয় তোমাদের অত্যাচারে অত্যাচারে রক্ত প্রাণের বদলা নিতে পাল্টা আঘাত হানবে তারাও তোমার ঘাড়ে তোমার ঘাড়ে মানবতার মিথ্যে চলে সন্ত্রাসী আর ঘাতক বলে আর কতদিন সত্য পায়ে দলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে আমেরিকা 9-11 লন্ডন 7-7 জিহাদের চলছে আগুন জ্বলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হয়তো তারাই হানছে আঘাত লন্ডনে আর টুইন টাওয়ারে পেন্টাগনে পেন্টাগনে হোয়াইট হাউসেও হানতে পারে গ্রেট ব্রিটেনের সিংহাসনে সিংহাসনে চায়না বলা কে বা কারা কখন কোথায় গুনছে প্রহর সংগোপনে সংগোপনে চায়না বোঝা কোত্থেকে কোন ক্রোধের আগুন জ্বালিয়ে দিতে আসছে ঘনে আসছে ঘনে আল্লাহু আকবার তুফানে উঠবে কাঁপন দুর্বিমানে যুদ্ধ জাহাজ সাগর তলায় তলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে আমেরিকা 9-11 লন্ডন 7-7 জিহাদের চলছে আগুন চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে আজকে যদি চাও তাহলে আরব হতে ছাউনি তোমার নাও উঠিয়ে নাও উঠিয়ে যাও সরে যাও ইরাক ছেড়ে কাবুল থেকেও সৈন্য তোমার নাও গুটিয়ে নাও গুটিয়ে ইসরায়েলের কবল থেকে মুসলমানের প্রথম কিবলা দাও ফিরিয়ে দাও ফিরিয়ে মুসলমানের পাক জমিনে ইচ্ছে হলেই আর নেমো না নাও ভিড়িয়ে নাও ভিড়িয়ে নয় তোমার পাহাড় ঘিরে আরব সাগর দজলা তীরে আগ্রাসীদের লাশের বহর দলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে আমেরিকা 9-11 লন্ডন 7-7 জিহাদের চলছে আগুন জ্বলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে যতই ধরো বন্দি করো নিত্য নতুন ফন্দি করো লাভ হবে না লাভ হবে না আগ্রাসনের হাত গুটিয়ে দাও মিটিয়ে বঞ্চিতদের পাওনা দেনা পাওনা দেনা অতীত ভুলের কাফফারা দাও চাও ক্ষমা চাও বন্ধ করো যুদ্ধবাজি যুদ্ধবাজি সব গোলামের ভাঙতে শীতল মুক্তিকামী বীর সেনা দল মরতে রাজি মরতে রাজি মৃত্যু যাদের নিত্য সাথী আজ জেগেছে সেই সে জাতি আসবে সুদিন স্বপ্ন তাদের ফলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে আমেরিকা 9-11 লন্ডন 7-7 জিহাদের চলছে আগুন জ্বলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে আমেরিকা 9-11 লন্ডন 7-7 জিহাদের চলছে আগুন জ্বলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে